রঙ্গিলা রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে, রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে, রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে। খালি কণ্ঠ খালি রয়ে